No. Can I? Why, you miss me? Of course I miss you. I miss you too. বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা মন চায় তোমায় আজি রাতে। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা মন চায় তোমায় আজি রাতে। জিরাতে